আজকের এই মোবারকময় ফজিলতময় 42তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুপুর 12টা থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে করিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দিনী আলোচনা শোনার পরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের যে মাহফিল এই সময়ের মধ্যে যে সলাতুল আসরের পরে সলাতুল মাগরিবের আগে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আল্লাহ রাব্বুল আলামিন সলাত ফরজ করেছেন কয় ওয়াক্ত বলেন তো দেখি, আপনাদের এদিকেও 5 ওয়াক্ত জি, কথা বলেন না দেখি রাগ করছেন। তাহলে আপনাদের এখানেও সলাত কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তবে কোন কোন এলাকায় সপ্তাহে 1 ওয়াক্ত আছে, কোন কোন এলাকায় দেখা যায় মসজিদ অনেক বড়, বিশাল মসজিদ, 4-5 তলা মসজিদ, তো মুসল্লি দেখা যায় 5 ওয়াক্তে 1 কাতার 2 কাতার, ফজরের সময় খালি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব। তাই জিজ্ঞাসা করা হলো যে ভাই এত বড় মসজিদ কেন, মুসল্লি 1 কাতার, মসজিদ হলো এত বিশাল মসজিদ, কয়টা? তো প্রতিদিনের জন্য না, এটা শুধু সপ্তাহে 1 ওয়াক্তের জন্য, মসজিদ হইল শুধু শুক্রবারের 1 ওয়াক্ত সলাতের জন্য, আর বাকি সপ্তাহে 5-7-35 ওয়াক্তের মধ্যে 34 ওয়াক্তের জন্য মসজিদ না, মসজিদ হলো শুধু 1 ওয়াক্তের জন্য, ওই ওয়াক্তে মসজিদ জমজমাট, মসজিদ ভর্তি হয়ে যায়, বাকি 34 ওয়াক্তে খবর নাই। তাহলে সলাত হলো 5 ওয়াক্ত, 5 বার, 5 বার মিলে একটা সলাত। এটা আবার অনেক ভাই বোনেরা বুঝে না যে 5 বার মিলে খামসা মাররাত, খামসা সলাওয়াত, এই খামসা সলাওয়াত মিলে সলাত হয় কয়টা? 1টা। আপনাদেরকে একটু জিজ্ঞাসা করলে মনে কষ্ট না নিয়ে একটু কথাবার্তা বলবেন, তাহলে আমি মনে করব যে আমার কথাবার্তা বুঝতেছেন, কথাবার্তা না বললে মনে করব যে হয় বুঝতেছেন না, অথবা আমার উপরে খুব রাগ করে আছেন, আপনার ভিতরে খুব আপনি এই জন্য কথা বলতে চাচ্ছেন না। জামাই যদি শ্বশুর বাড়ি যে কথাবার্তা না কয় তো মানুষ কি মনে করে, হয় জামাইয়ের মেহমানদারি ঠিক মতো হচ্ছে না, না হয় জামাইয়ের কোনো সমস্যা আছে কথা বলতে, যে কোনো একটা তো ধারণা করে, এই জন্য একটু কথা বললে তখন সুবিধা হয়, আমারও কথা বলতে সুবিধা, আপনাদেরও সুবিধা। এখানে তো আমরা কিছু দিনই বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলবো, এটাই তো ওয়াজ মাহফিল। এখানে আমরা গান শোনাইতে আসিনি, আমরা সুমধুর কণ্ঠস্বর না, বর্তমানে বক্তাদের নামের আগে লেখা থাকে সুমধুর কণ্ঠস্বর, আল্লাহ রসুলের নামের আগে আছে সুমধুর কণ্ঠস্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম, শুনছেন কোনোদিন? সুমধুর কণ্ঠস্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমধুর কণ্ঠস্বর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? অর্থাৎ যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তাদের ওয়াজ মাহফিল ছিল দিনকে জানার জন্য, দিনকে বুঝার জন্য। এখানে সুমধুর কণ্ঠস্বরের কোনো প্রয়োজনীয়তা নাই, এই জন্য আমরা এখানে গানও গাইব না, এখানে বাংলা গান, ইংরেজি গান, আরবি গান, মানুষকে আকর্ষণ করার জন্য, জনগণকে আকর্ষণ করার জন্য এই জাতীয় কোনো কাজও করা যাবে না। এজন্য আমরা এখানে যে কথাগুলো বলবো এটা হলো দিনকে কিছু বোঝার জন্য, জানার জন্য। আর আপনাদের জানা জিনিসগুলাই, এখানে নতুন কোনো জিনিস নাই, সব জানা জিনিস। জানা জিনিসগুলো একটু আলোচনা করলে আমল করতে সুবিধা হয়, এই জন্য জানা জিনিসগুলো বারবার আলোচনা করতে হয়, বারবার বলতে হয়, বললে আমারও আমল করতে সুবিধা, আপনাদেরও আমল করতে সুবিধা। এই জন্য আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। পাঁচ ওয়াক্ত সলাত, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে খামসা সলাওয়াত। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামেনে পাঠাইলেন। ইয়ামেনের গভর্নর প্লাস তিনি হবেন ইয়ামেনের সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় আলেম, তিনি শিক্ষক হিসাবে সেখানে নিয়োগ পেলেন। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। মুআজ বিন জাবাল, তোমাকে যে এলাকায়, যেই জনপদে, যেই অঞ্চলে আমি পাঠাইতেছি, ওই অঞ্চলটা হলো আহলে কিতাবের এলাকা, ইহুদিদের এলাকা, খ্রিস্টানদের এলাকা, অমুসলিমদের এলাকা। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তুমি সেখানে গিয়ে সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তাদেরকে দাওয়াত দিবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই দাওয়াতটা তাদেরকে দিয়ে দিবা। প্রথমে গিয়ে দাঁড়িয়ে রাখার দাওয়াত দেওয়া শুরু করা যাবে না, প্রথমে গিয়ে টাকনুর উপরে কাপড় পরেন এই দাওয়াত দেওয়া যাবে না, প্রথমে গিয়ে যে ইসলামী লেবাস, ইসলামী পোশাক পরেন এই দাওয়াত দেওয়া যাবে না। প্রথম দাওয়াতটা হবে ইমানের, আকীদার, তাওহীদের, রেসালতের, এই দাওয়াতটা তাদেরকে দিবা। فَإِنْهُمْ أَطَاعُوا لِذَلِكَ فَعَلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ। যখনই তারা মেনে নিবে ইমানের বিষয়গুলো, আকীদার বিষয়গুলো মেনে নিবে, তখন তাদেরকে জানিয়ে দিবে, তাদেরকে বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে সলাত ফরজ করেছেন খামসা সলাওয়াত, পাঁচটি সলাত, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিন এবং রাত্রিতে মিলে পাঁচটা সলাত। এই খামসা সলাওয়াত মিলে এক সলাত। যেমন আল্লাহর ঘরে যখন তাওয়াফ করা হয়, একজন হাজিকে কমপক্ষে চারটা তাওয়াফ করা লাগে, তিন চারটা তাওয়াফ বাধ্যতামূলক। প্রথমে গিয়ে তাওয়াফে কুদুব করতে হয়, যদি তিনি হজ্জে প্রাত করেন বা অন্য হজ করেন তাহলে তাওয়াফে কুদুব করতে হয়, যদি হজ্জে কারান করেন, হজ্জে তামাত্ত করেন, তাকে গিয়ে ওমরার তাওয়াফ করতে হয়, ফরজিয়ত হজের ফরজ তাওয়াফ করতে হয়, তাওয়াফুল বিদা, বিদায়ী তাওয়াফ করতে হয়। এই তাওয়াফগুলো করার সময় আল্লাহর ঘরের চারিদিকে ঘুরে কয়বার, সাতবার ঘুরলে কয় তাওয়াফ হয়? সাতবার ঘুরলে তাওয়াফ হলো একটা, এক তাওয়াফ। এখন কোন ব্যক্তি যদি পাঁচবার ঘুরলো চারিদিকে, এরপরে আর দুইবার ঘুরল না, দুইবার বাদ দিয়ে দিল, এই লোকটা কত নাম্বার পাইছে? এই লোকটা জিরো পাইছে, কোনো নাম্বার পায় না। যদি এই লোকটা ছয়বারও ঘুরে, সাতবার পরিপূর্ণ করে নাই, একবার রয়ে গেছে, তাহলে ছয়বার ঘুরার কারণেও কোনো ফজিলত, কোনো সওয়াব এই লোকটা লাভ করবে না। এরপরে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করতে হয়, এই সাইটাও করতে হয় সাতবার। সাতবারের জায়গায় যদি তিনবার করে, চারবার করে, পাঁচবার করে, ছয়বার করে, কোনো নাম্বার পাবে না। সাতবার তাওয়াফটা পরিপূর্ণ হইলে, সাইটা পরিপূর্ণ হইলে, হয়ে যায় একটা তাওয়াফ, একটা সাই। ঠিক একইভাবে দৈনিক পাঁচবার সলাতটা যদি কমপ্লিট হয়, এই পাঁচবারে মিলে হয় একটা সলাত, তাহলে কোন লোক যদি চার ওয়াক্ত আদায় করলো আর এক ওয়াক্ত করলো না, এই লোক নাম্বার পাইছে কত? জিরো পাইছে, কোন নাম্বারে পায় নাই চার ওয়াক্তের জন্য, কারণ তার একটা সলাত হয় নাই কমপ্লিট। একটা সলাত হইতে হইলে তার কমপক্ষে পাঁচ বার আদায় করতে হবে, পাঁচটা মিলে তার একটা সলাত হবে, তখন সে নাম্বার পাবে। এখন সে দুইবার আদায় করছে, তিনবার আদায় করছে, চারবার আদায় করছে, আর একবার করেই নেই। আল্লাহর এমন বান্দা আছে, শুক্রবারে ফজরের নামাজও পড়ে নাই, জোহর জুমা পড়ছে, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, নাম্বার পাইছে কত? জিরো। কারণ একবার এক ওয়াক্ত পড়ছে আর বাকি চার ওয়াক্ত পড়ে নাই। কমপক্ষে সেই নাম্বার পাইতে হলে ওই দিনের পাঁচ ওয়াক্ত তো পড়তে হবে, তারপরে মিলে তার একটা সলাত হবে। আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইরা এবং বোনেরা, এই পাঁচ ওয়াক্ত সলাতের মধ্যে এই আসরের সলাত এবং মাগরিবের সলাত, এই দুটা সলাতের কিন্তু আলাদা বিশেষ কিছু গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, দুই ঠান্ডা নামাজ। ঠান্ডা নামাজ কোনটা? একটা নামাজ হলো সলাতুল আসরের নামাজ, এই সলাতটা দুপুরের গরম হওয়ার পরে, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার পরে, তাপমাত্রা বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে এটা ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে সলাতুল আসরটা আদায় করা হয়, এটা হলো একটা ঠান্ডার নামাজ। আরেকটা ঠান্ডার নামাজ হলো সলাতুল ফজরের নামাজ। সলাতুল ফজর দেখবেন সারা রাত গরম আর গরম, গরমে ঘুমাইতে পারে না, গরমে ঘুম আসে না, যখনই ফজরের ওয়াক্ত হয়ে যাবে এমন ঠান্ডা, এমন শীতল আবহাওয়া, এমন শীতল পরিবেশ, ওই সময়টা শীতলতার কারণে আল্লাহর অনেক বান্দারা ফজরের নামাজ মিস করে, ফজরের নামাজ কাজা করে। ঠিক আসরের নামাজটাও এরকম, সলাতুল বারদে ঠান্ডার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, দুই ঠান্ডা নামাজকে যে সংরক্ষণ করবে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বাকি তিন ওয়াক্ত বললেন না কেন? এই দুটা ঠান্ডা নামাজ যে সংরক্ষণ করতে পারবে তার জন্য বাকি তিন ওয়াক্ত সংরক্ষণ করা কোনো সহজ বিষয়, কঠিন কোনো কিছুই না। এই দুটা খুব কঠিন সলাত, ফজরের সলাতে উঠা এবং আসরের সলাত। কারণ আসরের সলাতটা যদি কেউ সুন্নাত নিয়ম অনুযায়ী আউয়াল ওয়াক্তে আদায় করে, সঠিক ওয়াক্তে আদায় করতে চায়, দুপুরে খাওয়ার পরে যদি ঘুমায় তার সলাত আসর মিস হওয়ার সম্ভাবনা আছে। আবার দেখা যায় দুপুরের কোনো কাজকর্মে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ল যে কাজটা শেষ হয় হয় না, শেষ হয় না, রান্না বান্না শুরু করেছে শেষ হয় না, শেষ পর্যন্ত দেখা গেল করতে করতে মাগরিবের ওয়াক্ত এসে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াক্তটাকেও খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে প্রথম নির্দেশ দিয়েছেন সব সলাতকে হেফাজত করার জন্য, তারপরে একটা সলাতকে বিশেষভাবে হেফাজতের নির্দেশ দিয়েছেন, হাফিজু আলা সলাওয়াত ওয়াস সলাতিল বুস্তা। সুবহানাল্লাহ, সকল সলাতগুলোর প্রতি, সকল নামাজগুলোর প্রতি যত্নশীল হয়ে যাও, ওয়াস সলাতিল বুস্তা, খাস করে বিশেষ করে মধ্যবর্তী নামাজ। সুবহানাল্লাহ, মধ্যবর্তী সলাত কোনটা? মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ওয়াক্তের কথা বলছেন, একটা বিষয় হলো ফজর জোহর আসর মাগরিব এশা সলাত পাঁচবার, পাঁচবারের মধ্যে দুইবার আগে দুইবার পরে, মাঝখানে কোনটা? সলাতুল আসর, আগে সলাতুল ফজর সলাতুল জোহর, পরে সলাতুল মাগরিব সলাতুল এশা, মাঝখানে হলো সলাতুল আসর। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াসসলাতিল বুস্তা বলতে সলাতুল আসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ণিমার রাত্রিতে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে দেখাই বললেন, তোমরা এই যে চাঁদটাকে, পূর্ণিমার চাঁদটাকে যেভাবে দেখতেছ, ঠিক একইভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকেও দেখবে। সুবহানাল্লাহ, এই পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা মুমিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে গিয়ে লা তুদামুনা ফি রুয়াতিহি, এই দেখার ক্ষেত্রে কোনো ভিড়ের কারণে সামনে পিছনে মানুষের কোনো কারণে দেখতে তার কোনো বাধা সৃষ্টি হবে না। সামনে একটা লম্বা মানুষ, পিছনে ছোট মানুষ দেখা যাচ্ছে না, এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না। সুবহানাল্লাহ, সবাই সমভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। সাহাবা কেরাম মনে মনে আকাঙ্ক্ষা করলেন, আহারে জীবনে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম, জীবনে কত সেজদা দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে রইলাম, সেই আল্লাহকে কেমনে দেখবো, সে আমার মাবুদকে কিভাবে দেখবো। যদি আমার মাবুদকে দেখতে পারি, মাবুদের সাথে সাক্ষাৎ করতে পারি, আমার দুনিয়ার সকল কর্মকাণ্ড সকল কষ্ট আমার জন্য সার্থক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলে দিলেন, আমার উম্মতেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, আল্লাহ তুকলাবু আলা সালাতিন কাবলা তুলুউ শামসে ওয়া কাবলা গুরুবিহা, আমার উম্মত দুইটা সালাতের ব্যাপারে কোনোদিন গাফলতি করিও না। তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ক্ষেত্রে কোনো অসুবিধা তৈরি হবে না। একটা সালাত হলো কাবলা তুলুউ শামসে, সূর্য ওঠার আগের নামাজটা, সূর্য ওঠার আগের সালাতটা। আরেকটা হলো ওয়া কাবলা গুরুবিশ শামসে, সূর্য ডুবার আগের নামাজটা। সুবহানাল্লাহ, একটা সূর্য ওঠার আগে, আরেকটা সূর্য ওঠার, সূর্য ডুবার আগে। তাহলে একটা সালাতুল ফজর, আরেকটা সালাতুল আসর। এই দুইটা সালাতের ব্যাপারে যত্নবান হইলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে তোমার কোনো অসুবিধা থাকবে না। সুবহানাল্লাহ, এরকম একটা গুরুত্বপূর্ণ সময়। শুক্রবারের একটা বিশেষ ফজিলতময় সময় আছে, যেই সময়টা দোয়া করলে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ, এই সময়টা কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দিষ্ট করে বলেন নাই। অনেক সাহাবায়ে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন কোন সময়টা হইতে পারে। অনেক সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হলো এই সময়টা আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টা। সুবহানাল্লাহ, তাহলে আমরা এরকম একটা বরকতময় মোবারকময় সময়ে আল্লাহর দিনকে নিয়ে কথা বলার জন্য, শোনার জন্য বসেছি। আবারও সুক্রিয়াতন আল্লাহর শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ওয়াজ মাহফিলে যখন রাতের এগারোটায় বারোটায় একটায় দুইটায়, এবং এই আমার এই এই রেকর্ডও আছে, সোয়া তিনটায়ও আলোচনা করছি। রাত তিনটা পনেরো মিনিটে আমাকে আলোচনা করতে দিচ্ছে। তো রাত তিনটা পনেরো মিনিটে মানুষের শোনার মতো, কোনো কিছু বুঝার মতো এই মনস্তাত্ত্বিক পরিবেশ মানুষের মধ্যে থাকে না। এজন্য এই দিনের বেলার মাহফিলগুলো এবং এই সময়ের মাহফিলগুলো, এগুলো খুবই কার্যকরী মাহফিল। এখানে ঘুম অনষ্ট হইল না, কারো কোনো ধরনের অসুবিধাও হইল না, এবং বোঝার জন্য ক্লাসে যে আলোচনা হবে এটা বোঝার জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ এবং সময়, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই বোনেরা, আমি যে বিষয়টা আলোচনা করব সংক্ষেপে, একটা বিষয় আজকে আমাদের সমাজে সর্বত্র এমনভাবে বিরাজমান, যেই বিষয়টা কোরআন এবং সুন্নার দৃষ্টিতে অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের কাছে হয়ে গেছে অত্যন্ত সহজ। এরকম একটা বিষয় হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। গান বাজনা চিনেন তো? আপনাদের এদিকে হয়তো নাই, কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে, মহামারী আকারে আছে। আছে মানে কি, মুসলিম সমাজ গান বাজনার বিশাল বিশাল অনুষ্ঠান করে। মুসলিম সমাজ গান বাজনাকে হালাল বানিয়ে ফেলেছে, মানে এটা যে একটা হারাম কাজ, হারাম জিনিস, এবং কোরআন সুন্নাহ ব্যাপারে অত্যন্ত কঠোর। এই বিষয়ে আমাদের মুসলিমদের মধ্যে বর্তমানে ওই অনুভূতিটাও নাই। এটা সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে। আরেকটা বিষয় হলো আমাদের সম্মানিতা মায়েরা বোনেরা পর্দার ব্যাপারে, হেজাবের ব্যাপারে এত শিথিল হয়েছেন, এটা যে শরীয়তে একটা বাধ্যতামূলক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা ভুলে গেছে। মনে করে যে এটা করলে মনে হয় ভালো, না করলে কোনো অসুবিধা নাই, এরকম ঐচ্ছিক বিষয়ের মতো হয়ে গেছে। এই দুটি বিষয়ের উপরে আমরা সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়টা হলো আল গানা ওয়াল মাজামির, গান এবং বাদ্যযন্ত্র, গান বাজনা। ইসলামে গান বাজনা জায়েজ না নাজায়েজ? আলহামদুলিল্লাহ, দেখছেন সবাই জানি, ওয়াজ আর কি করব, ওয়াজ তো সব আমরাই জানি, না জানার কোনো জিনিস নাই। যে জিনিসটা ফতোয়াটা সবাই জানেন যে এটা হারাম, এটা নিষেধ। এটার একটু ইতিহাস জানলে এটা কেমন হারাম এটা বোঝা আমাদের জন্য সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের দাওয়াত শুরু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, চতুর্দিক থেকে মক্কার যুবকেরা, মুশরিকদের ছেলেরা, যুবকেরা এসে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনে আর বলতে থাকে যে এমন সুন্দর এরকম তেলাওয়াত, এরকম পড়া, এরকম জিনিস, এগুলো তো আমরা জীবনে কোনোদিন দেখিও নাই, জীবনে কোনোদিন শুনিও নাই, এই কোন আশ্চর্যময় কোরআন, কোরআন আন আজাবা, এই কোন আজীব কোরআন, যে কোরআনের সুর তাল লয়, যে কোরআনের তাজবিদ, যে কোরআনের মোসেকা এত সুন্দর, এইরকম সুন্দর তেলাওয়াত, এরকম সুন্দর উচ্চারণ তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। এই জন্য তাফসিরের কিতাবগুলোতে এই ঘটনার বর্ণনা, বিস্তারিত বর্ণনা এসেছে। মক্কার মুরব্বী মুশরিক যারা, মুশরিকদের লিডার যারা, মুরব্বী যারা, তারা চিন্তায় পড়ে গেল, আহারে আমাদের যুবকগুলো তো কিছুদিনের মধ্যে কোরআনের মধ্যে ঢুকে যাবে, কোরআনের মাধ্যমে তারা হেদায়েত পেয়ে যাবে, কোরআনের দিকে ধাবিত হবে, এটা বন্ধ করা দরকার। এটা বন্ধ করার জন্য নজর বিন হারিস নামের এক বড় নেতা, এক বড় মুরব্বী মক্কার, তিনি বললেন ঠিক আছে, অমুক দিন আমরা সবাই এক জায়গায় বসি, বসে সিদ্ধান্ত নিব যে আমরা এটা কি করা যায়, কোরআন শোনা কিভাবে বন্ধ করা যায়, কোরআন থেকে কিভাবে আমাদের যুবকদেরকে, সন্তানদেরকে দূরে রাখা যায়, এটার একটা কৌশল, এটার একটা মাধ্যম আমাদের খুঁজে বের করতেই হবে, না হয় আমাদের যুবকদেরকে ধরে রাখা যাবে না, নাউজুবিল্লাহ। বৈঠক শুরু হয়ে গেল, সভাপতিত্ব করতেছেন নজর বিন হারিস, মক্কার খুব প্রভাবশালী এক মুরব্বী, সভাপতিত্বে শুরু হয়েছে মিটিং। একজন প্রস্তাব দিল এই আমাদের যুবকদেরকে গান বাজনা থেকে সরানোর জন্য একটা কৌশল অবলম্বন করা যেতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই মক্কা মুকাররমা থেকে বের করে দিলে সমাধান হয়ে যাবে। কারণ মক্কা মুকাররমা আল্লাহর ঘরের চতুর্দিকে বসে বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, মক্কা থেকে যদি আমরা বের করে দিই তাহলে আর কোরআন তেলাওয়াত করার সুযোগ পাবে না, আমাদের যুব সমাজ আর সেই দিকে ধাবিত হবে না। নজর বিন হারিস বলে উঠলেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটার বিরুদ্ধে আমরা কথা বলি না, আমরা বলি লোকটার আদর্শের বিরুদ্ধে, দাওয়াতের বিরুদ্ধে। মুহাম্মাদের মতো ভালো মানুষ এই মক্কা মুকাররমার মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই। মুহাম্মদ আমাদের আল আমিন, মুহাম্মদ আমাদের আস-সাদিক, মুহাম্মাদের মতো সত্যবাদী আমানতদারী মানুষ এই মক্কা মুকাররমার মধ্যে দ্বিতীয় জন নাই। কার বক্তব্য? কাফের নেতা, কাফের লিডারের বক্তব্য নজর বিন হারিসের। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মক্কা মুকাররমা থেকে বের করে দেওয়া হয় তাহলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের উপরে গজব এবং আজাব নেমে আসবে, তাকে বের করা যাবে না। আচ্ছা, আরেকজন বলে উঠলে, শুনেন, বের করা যদি না যায় তাহলে তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখেন, আমাদের যুবকদেরকে সেখান থেকে দূরে সরায় দেন, যাতে আমাদের যুবকেরা ওই ঘরের দ্বারে কাছে না যাইতে পারে। নজর বিন হারিস বলে উঠল, এই মানুষটাকে বন্দি করে রাখা, এই মানুষটার প্রতি কোনো জুলুম করা, এটা কোনো ভালো মানুষের কাজ না। এইভাবে একের পর এক অনেকগুলা প্রস্তাব আসলো। নজর বিন হারেস কোন প্রস্তাবকে সমর্থন দিলেন না। পরিশেষে সবাই বলে উঠলেন, কোন প্রস্তাবে যেহেতু আপনার ভালো লাগতেছে না, কোন প্রস্তাবে যেহেতু আপনার পছন্দ না, তা আপনি নিজেই বলেন এটা কি করা যায়, কিভাবে আমরা এই কোরআন শোনা বন্ধ করতে পারি। নজর বিন হারিস বলল, শোনো, আমি দীর্ঘদিন ধরে চিন্তা করতেছি, গবেষণা করতেছি, কেমন করে এই মক্কার যুব সমাজকে কোরআন থেকে দূরে রাখা যায়, কোরআন শোনা থেকে বিরত রাখা যায়, এর বিকল্প হিসাবে আমি কোনো কিছু দাঁড় করাইতে পারতেছি না, কিন্তু আমি গবেষণা করে একটা জিনিস খুঁজে পেয়েছি, যদি এই মক্কা মোকাররমায় কিছু গানের শিল্পী আমি আমদানি করে নিয়ে আসতে পারি, মক্কার অলিতে গলিতে মক্কার রাস্তা রাস্তায় যদি আমি গান বাজনার আসর বসাইতে পারি, তাহলে যুব সমাজ সেই দিকে ধাবিত হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের দিকে আর ধাবিত হবে না। এই কোরআনের বিপরীতে, কোরআনের প্রতিকূলে কোরআন শোনা বন্ধ করার জন্য গান বাজনার আমদানি, নজর বিন হারেসের প্রস্তাব। মক্কা মুকাররমায় আগে তেমন গান বাজনা ছিল না এবং সম্মানিত লোকেরা কেউ গান গাইত না, সম্মানিত লোকেরা কেউ গান শুনত না। ওখানে গান গাইতো দাসীরা, গান গাইতো কর্মচারীরা, মানে নিম্নমানের লোকেরা, যারা উচ্চপদস্থ লোক তারা গান গাইতো না, গান শুনত না, তারা কবিতা চর্চা করত। যারা উচ্চ বংশের লোক, যারা সম্ভ্রান্ত লোক, তারা কবিতা চর্চা করত, তারা কবিতা দিয়ে কথা বলতো, কবিতা দিয়ে বক্তব্য দিত, কিন্তু গান গাইতো না, গান শুনতো না। নজর বিন হারেস গানের শিল্পী আনার জন্য চলে গেছে শাম দেশে, সিরিয়ায়। সিরিয়া থেকে একত্রে চার পাঁচজন গানের শিল্পী, ওই এলাকার দাসী, গানের শিল্পী মানে ওরা দাসী, ওরা ওই সম্ভ্রান্ত লোকেরা তো গানে গায় না, ভালো মানুষ পাবে কোথা। শাম দেশ থেকে চার পাঁচজন দাসী, চার পাঁচজন গানের শিল্পী মক্কা মুকাররমায় নিয়ে আসলো। মক্কা মুকাররমায় নিয়ে এসে প্রতিদিন সন্ধ্যায় মক্কার গলিতে গলিতে রাস্তায় রাস্তায় গানের আসর বসাই দিল। যুব সমাজ আস্তে আস্তে এই গান শোনার জন্য চারিদিকে দাবিত হওয়া শুরু হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম তেলাওয়াত থেকে আস্তে আস্তে যুব সমাজ দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে কারিমাটা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্য থেকে কিছু কিছু মানুষ সমাজে এমন আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিস কিনে আনে। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা লাহওয়াল হাদিস কিনে আনে বলতে ওই যে ওইদিকে ইঙ্গিত করছেন যে নজর বিন হারেস শাম দেশ থেকে গানের শিল্পী কিনে আনছে, গানের শিল্পী ক্রয় করে নিয়ে আসছে, এটাকে আল্লাহ ইঙ্গিত করে বলতেছেন যারা এই লাহওয়াল হাদিস কিনার জন্য বা লাহওয়াল হাদিস কিনার শোনার সামগ্রী যারা ক্রয় করে কিনে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন এখানে লাহওয়াল হাদিস মানে হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। এই গান বাজনা শোনার জন্য যদি কেউ টেলিভিশন কিনে, এই গান বাজনা শোনার জন্য মোবাইল কিনে, এই গান বাজনা শোনার জন্য যদি টেপ রেকর্ডার কিনে, গান বাজনা শোনার বাজানোর যত উপকরণ আছে এগুলো যদি কেউ কিনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, তার এলেমের বাহিরে এই লাহওয়াল হাদিস তাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত করে দিবে, তাকে গোমরা করে দিবে। এই গান বাজনার বড় কাজ হলো এটা মানুষকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর দিন থেকে আস্তে আস্তে আস্তে দূরে সরাবে, কোরআন থেকে দূরে সরাবে, নামাজ থেকে দূরে সরাবে, ওয়াজ নসিহত থেকে দূরে সরাবে, কোরআন সুন্নার কথা থেকে দূরে সরাবে, আস্তে আস্তে গোমরাহির দিকে চলে যাবে। বেগাইরে আলমিন, সে বুঝতেই পারবে না, জানতেই পারবে না, তার অজ্ঞাত সারে সে গোমরা হয়ে যাবে। এবং সে এটাকে হাসি ঠাট্টা বিদ্রুপের মাধ্যম হিসাবে গ্রহণ করে নিবে, বলবে যে মিয়া চিত্ত বিনোদন দরকার আছে, বিনোদন ছাড়া চলে কেমনে, ছেলে মেয়েদের বিনোদন লাগে, এই জন্য বিনোদনের নামে ঘরের ভিতরে এই গান বাজনার অশ্লীলতার প্রচার প্রসার শুরু করে দিবে। আল্লাহ পাক বলেন মুমিনেরা শুনে রাখো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যেই মানুষগুলো এই কাজটা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাকর অপমানকর আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ, লাঞ্ছনাকর আযাব, অপমানকর আযাবের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই গান বাজনাকে নিরুৎসাহিত করে গান বাজনার ব্যাপারে আযাবে মুহিনের ভয়ঙ্কর কঠিন আযাবের হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু দেখা যায় মুমিনেরা এখন গান বাজনা এমন ভাবে শুনে এটার যে হুঁশিয়ারি, এটার যে ভয়ঙ্কর আযাবের কথা আল্লাহ বলছেন এটাও তাদের মাথায় থাকে না। এমনকি বর্তমানে কেউ কেউ গান বাজনাকে জায়েজ বানানোর চেষ্টায় আছে, কয় গান বাজনা হারাম এরকম আয়াত কোরআনে নাই। তুমি কোরআনের আয়াত কি বুঝছো? অনেকে বলে যে এখানে তো লাহওয়াল হাদিস, গান বাজনা তো বলা হয় নাই, কোরআনের দলিল বোঝার মতো জ্ঞান তো তোমার লাগবে। কোরআনের সরাসরি অনুবাদ পড়ে দলিল বোঝা যায় না, দলিল বুঝতে হলে এর ভিতরে অনেক ফেক নিহিত আছে, এর ভিতরে অনেক মাসআলা নিহিত আছে, এর অনেক তাফসীর আছে, সব কিছু বুঝে শুনে এখান থেকে মাসআলা বের করতে হয়। আল্লাহ পাক আযাবে মুহিনের হুংকার দিয়েছেন, আযাবে মুহিনের ধমক দিয়েছেন, তারপরেও এটাকে জায়েজ করার জন্য কেউ কেউ চেষ্টা করে। অনেকে দেখা যায় ধর্মের নামে ইসলামের নামে ঢোল তবলা নিয়ে গান বাজনা করে, এরকম ভণ্ডামি মূর্খ তো মুসলিমদের মধ্যে আছে ইসলামের নামে, আবার খালি ইসলাম না আল্লাহর ওলি হয়ে গেছে বলে গান বাজনা করতে করতে, গান বাজনা করে কয় আল্লাহর ওলি, অথচ সে আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি। কারণ গান বাজনা কোনো মুমিনের কাজ না, এটা শয়তানের কাজ। যখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন, যখন লানত প্রাপ্ত হয়ে গেল ইবলিস, ইবলিস তখন আল্লাহর কসম করে বলছে যে আমি ডাইনে বামে সামনে পিছনে এদের এমন ভাবে বসে থাকব, একটা মানুষকেও আমি জান্নাতের দ্বারে কাছে আসতে দিব না। কার কসম? ইবলিসের কসম। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইবলিসকে তখন ধমক দিয়ে বলছেন, ওয়াস্তাফিজ মানিস্তাতাতা মিনহুম বিসাউতিক, যাও তোমার আওয়াজের মাধ্যমে যে মানুষগুলো গোমরা হয়ে যাবে কিছু মানুষ, তোমার আওয়াজের মাধ্যমে বিসাউতিকা, তোমার আওয়াজের মাধ্যমে কিছু মানুষ গোমরা হবে, পারলে তুমি তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাইও, জান্নাতের থেকে দূরে সরে যাইও। এখানে আল্লাহ পাক কিছু মানুষকে বলছেন ইবলিসের আওয়াজ দিয়ে, ইবলিসের সাউথ দিয়ে তারা গোমরা হয়ে যাবে, জাহান্নামি হয়ে যাবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে ইবলিসের আওয়াজটা কি, ইবলিসের সাউথটা কি, সাউতুল গানা ওয়াল মাজামির, ইবলিসের আওয়াজটা হলো গান বাজনার আওয়াজ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের আওয়াজের সাথে তুলনা করেছেন, এই আওয়াজের মাধ্যমে মানুষ জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা দিকে ফিরে যায়, এবং শয়তান এদেরকে আস্তে আস্তে আস্তে আস্তে তার বন্ধু বানায় ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল গানা ইউমবিতুন নিফাক ফিল কালবে কামা ইউমবিতুল মাউজ যারআ, ফসলের মধ্যে পানি দিলে যেমন ওই ফসলটা সুন্দরভাবে গজিয়ে উঠে, সুন্দরভাবে সবুজ শ্যামল হয়ে তরতাজা হয়ে উঠে, কোন ব্যক্তির অন্তরে যদি গান বাজনা ঢেলে দেওয়া হয় ওই ব্যক্তির অন্তরের ভিতরে মুনাফেকি এরকম তরতাজা হয়ে উঠে। গান বাজনা যত বেশি দেওয়া হবে এই লোকের অন্তরে মুনাফেকি তত বড় হতে থাকবে, মুনাফেকি তত শক্তিশালী হবে, গান বাজনা বাড়তে বাড়তে এক সময় সে পরিপূর্ণ মুনাফেকে পরিণত হয়ে যাবে। এটা মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে। এটা আমার আপনার কথা না, কথা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে এটা আল্লাহর কথা, এটা ওহী। কিয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা অনেক জিনিসকে হালাল বানায় ফেলবে, নাম পরিবর্তন করে ফেলবে, নাম চেঞ্জ হয়ে যাবে। লাইয়াকুনান্না ফি উম্মতি লাইয়াশরাবান্না আল খামার বেগাইরে ইসমিহা। আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন আমার উম্মতেরা মদ পান করবে, কিন্তু মদের নাম মদ বলবে না, নাম চেঞ্জ করে ফেলবে। আমার উম্মতেরা গড়ে গড়ে মদ, গড়ে গড়ে মাদক পৌঁছে যাবে, বিভিন্ন ট্যাবলেটের নামে, সিরাপের নামে, বিভিন্ন বোতলের নামে, বিভিন্ন নামে ঘরে ঘরে এরকম মাদক পৌঁছে যাবে, কিন্তু আমার উম্মতেরা এগুলোর মদ বলবে না, অন্যান্য নামে, নতুন নতুন নামে নামকরণ করবে। কবে না না না, আমি তো মদ খাইতেছি না, আমি তো এটা খাইতেছি, ওইটা খাইতেছি, অন্যান্য কিছু খাইতেছি, নাম পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত গড়ে সুদ খাইতে থাকবে, সুদের সাথে সম্পৃক্ত হইতে থাকবে, কিন্তু সুদের নামও কিন্তু সুদ থাকবে না, রেবা থাকবে না, নাম হয়ে যাবে সব ইসলামী। রেবা নাই, সুদ নাই, লাভ খায়, ইন্টারেস্ট খায়, তারপরে অন্য অন্য আরো অনেক কিছু নাম পরিবর্তন, সুদ খাবে কিন্তু সুদের নাম সুদ থাকবে না। ইয়াজিবু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। আমার উম্মতের মাথার ভিতরে শিল্পীদের গান এবং বাদ্যযত্ন ঢেউ খেলতে থাকবে। আমার উম্মতের মাথায় বিভিন্ন শিল্পীদের গান, এক লাইন বললে বলার আগে বলে দিব এটা কার গান, পুরাটা বলা লাগবে না, খালি মাঝখান দিয়ে এক লাইন করবেন। এক লাইন করলে, একটা অংশ বললে মুখস্থ তার সব গান বলে দিব, এটা অমুক শিল্পীর গান, অমুকের গান, কারণ তার মাথায় গান এগুলো ঢেউ খেলতেছে। এমনকি এই গান বাজনাকে এত নিকটবর্তী করে দিবে, এত নিকটে নিয়ে আসবে, তাদের মাথার ভিতরে ঢুকাই নিবে। মাথার ভিতরে ঢুকানোর জন্য আমরা দেখি আজকে কত রকমের মোবাইলের মধ্যে তার লাগাই, দেখবেন একবারে কানের ভিতরে ঢুকাই রেখেছে, কানের ভিতরে ঢুকানো, গান শুনতে শুনতে ট্রেনের নিচে, গাড়ির নিচে পড়ে মারা যায়, খেয়াল থাকে না, একেবারে মাথার ভিতরে এমন ঢুকানি ঢুকাইছে, সরাসরি ঢুকাই ফেলছে মাথার ভিতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হবে। এটা কিয়ামতের একটা বড় আলামত, যখন আমার উম্মতের মধ্যে এরকম পরিস্থিতি হবে, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তখন বিভিন্ন জায়গায় দাবিয়ে দিবেন, জমিনে বড় বড় ভূমিকম্প, বড় বড় ভূমিধস, বড় বড় আযাব নেমে আসতে থাকবে, মানুষের চেহারা সুরত, মানুষের আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। মুফাসসিরিন কেরাম বলেন, মানুষের চেহারা চোরটা উপরে দিয়ে মানুষের থাকবে, ভিতরে কারো বানর হয়ে যাবে, কারো কুকুর হয়ে যাবে, কারো শুকর হয়ে যাবে, উপরের চেহারাটা, উপরের কায়াটা মনে হবে মানুষ, মানুষ খুঁজে পাওয়া যাবে না সমাজে, এমনি চেহারা চোরতে সব মানুষ। এক বিজ্ঞানী দিনের বেলায় হারিকেন নিয়ে হাঁটতেছেন রাস্তা রাস্তা, মানুষ জিজ্ঞাসা করে, দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে মাথা পাগল হয়ে গেছে, দিনের বেলায় হারিকেন নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, জিজ্ঞাসা করলো কি ব্যাপার বিজ্ঞানী সাহেব, দিনের বেলায় হারিকেন নিয়ে হাঁটেন কেন? ক আবহাসওয়ান ইনসান, আমি মানুষ খুঁজতেছি হারিকেন দিয়ে, হারিকেন দিয়ে রাস্তা রাস্তা মানুষ খুঁজি। তো বিজ্ঞানী বলে, এই যে মানুষ দেখতেছেন এগুলো কি মানুষ না? কয়না, এগুলোর উপরের কায়াটা, উপরের উপরের প্রতিকৃতিটা, উপরের অংশটা মানুষ, কিন্তু ভিতরে কেউ কুকুর, কেউ বানর, কেউ শৃগাল, কেউ হায়না, কেউ বাঘ, এক একজন এক এক রকম, এগুলো মানুষ না, কিন্তু আমি প্রকৃত মানুষ যেগুলো, ইনসান যেগুলো, সেগুলো খুঁজতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মতের মধ্যে এরকম মদ খাওয়ার প্রবণতা বেড়ে যাবে, সুদের প্রবণতা বেড়ে যাবে, গান বাজনার প্রবণতা বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এরকম আযাব নাজিল করতে থাকবেন জমিনে, আর মানুষগুলোকে সব বানর, শুকর, কুকুর বানাই দিবেন, এরা আর মানুষ থাকবে না। এজন্য আজকে দেখেন আমাদের কাজকর্ম দেখলে কুকুরেরা শরম পায়, কয় আর কি আমি কি হিংস্র, আমার থেকে তো এরা আরো বেশি হিংস্র। কুকুর এক এলাকায় আরেক এলাকার কুকুর ঢুকতে দেয় না, এদের একটা সীমানা আছে, একটা বলয় আছে, আরেক এলাকার আসলে তাকে তাড়ানোর জন্য যেই হারে চেষ্টা করে। মানুষেরও আজকে দেখেন প্রতি এলাকায় এলাকায় গ্যাং আছে, গ্যাং স্টার এলাকা নিয়ন্ত্রণ করে, এই এলাকায় এরা নিয়ন্ত্রণ করে, এই এলাকায় নিয়ন্ত্রণ করে, এই এলাকায় এরা ঢুকতে পারবে না, এই এলাকায় এরা ঢুকতে পারে না। কুকুর কয় ওরে আল্লাহ দেখো আমার থেকে আরো কত বড় কুকুর সমাজে বসবাস করে, আমি কি কুকুর, আমি কি হিংস্রতা, এদের মধ্যে আরো হিংস্রতা বেশি, বাঘ হায়না এদের হিংস্রতা কি, এদের থেকে মানুষের হিংস্রতা আরো বেশি। মানুষ দিব্যি আরামে মানুষকে মারি ফেলায়, একটু লজ্জাবোধ একটু অসংকোচবোধ নাই, কিন্তু কোন কুকুর কুকুরের মারি ফেলছে এরকম দেখা যায় না। একটা আরেকটার হয়তো দৌড়ায়, একটা আরেকটাকে এলাকায় ঢুকতে দেয় না, এরকম একটার প্রতি একটা এরকম আক্রমণ করে, কিন্তু একেবারে মারি ফেলছে এরকম নজির পশুদের মধ্যে পাখিদের মধ্যে খুব কম দেখা যায়। কিন্তু মানুষ এদের থেকেও হিংস্র, মানুষ মানুষকে মারিও ফেলায়। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন উম্মতের মধ্যে এগুলো বেড়ে যাবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এগুলো নেমতে থাকবে, আর মানুষ আর মানুষ থাকবে না, মানুষ বানর হয়ে যাবে। মানুষের ভিতরের মনুষ্যত্ব বাশারিয়াত এটা পরিবর্তন হয়ে যাবে, মানুষের যে কিছু ন্যূনতম বাশারিয়াত সেটা থাকবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় ইয়াসমাউ সাওতা জামারা দূরে কোনো এক জায়গা থেকে গান বাজনার কিছু আওয়াজ শুনতে পেলেন, দূরে কোনো এক জায়গা থেকে গান বাজনার আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাথে সাথে কানের ভিতরে দুই আঙ্গুল ঢুকাই দিলেন, ঢুকাই দিয়ে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেক দিকে চলে যাওয়া শুরু করলেন। যেই দিকে যেতেছিলেন ওই দিকে গান বাজনা বাজতেছিল, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই দিকে না গিয়ে আরেক দিকে যাওয়া শুরু করলেন। তার সাথে যারা ছিল নাফে রাহমাহুল্লাহ সহ আরো কয়েকজন তাবেঈ ছিলেন, তারা বললেন আমরা তো এদিকে যাওয়ার কথা, আপনি এদিকে যাচ্ছেন কেন? বললেন চলো আমি যেদিকে যাই আমার পিছে পিছে চলো। কিছু দূর অতিক্রান্ত হলো, এরপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন তোমরা কি ওই গান বাজনার আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি? তাও তিনি খুলে দেখেন নাই শোনা যায় কিনা। তাবেঈনদেরকে জিজ্ঞাসা করলেন ওই আওয়াজটা এখনো আছে নাকি? তাবেঈন একরাম বললেন আওয়াজটা এখন আর নাই, এখন আর আসতেছে না। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের থেকে আঙ্গুলটা খুললেন, খোলার পরে বললেন একদিন আমি আব্দুল্লাহ বিন ওমর সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক জায়গায় যাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থেকে এরকম গান বাজনার আওয়াজ শোনার পরে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিছেন, আমি যেরকম গন্তব্যস্থল পরিবর্তন করে আরেক দিকে গেছি, ওয়া আদালা রাহিলাতিহি ফিত্তরিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে ঘুরে অন্য দিকে চলে গিয়েছিলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতটা আজকে তোমাদেরকে পালন করে দেখাইলাম। হাকাযা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেরকম করেছি গান বাজনা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঠিক এরকমই করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইছেন, আল্লাহ রাসূলের উম্মতরা গান বাজনাকে সরাসরি কানের ভিতরে ঢুকাই রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা থেকে বাঁচার জন্য আঙ্গুল ঢুকাইছেন, আর উম্মতেরা গান বাজনাকে একেবারে সুন্দর করে কানে ঢুকাই রেখেছে, আবার ওই উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতেরও আশা করে, ওই উম্মত নিজেকে আহলে সুন্নত দাবি করে, ওই উম্মত নিজেকে আহলুল হাদিসও দাবি করে। এ দাবি করা যাবে কথা কয় না? যিনি কানের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আখলাকের সাথে সুন্নতের সাথে মিল রাখল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শুনার জন্য আঙ্গুল ঢুকাইলেন, আর হে কানের ভিতরে গান বাজনা ঢুকে রেখেছে, আবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মনে করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে তার আখলাকের তার সুন্নতের কোনো মিল নাই। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, যদি সত্যিকারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি তাহলে গান বাজনা থেকে 100 গজ দূরে থাকুন। ট্রাকের পিছনে লেখা থাকে না কি লেখা থাকে, 100 গজ দূরে থাকুন, মানে কাছে থাকলে আপনার বিপদের সম্ভাবনা আছে, ঠিক গান বাজনা থেকে দূরে সবসময় দূরে থাকেন, এবং ঘরের ভিতরে গান বাজনার সরঞ্জাম ঢুকাইয়েন না। অনেকে বলে যে মিয়া কয় এগুলোর মধ্যে অনেক উপকারিতাও তো আছে, কয় মিয়া টেলিভিশন দেখছি খালি কি গান শুনি নাকি খবরও তো শুনি, ভালো কাজও তো করি, খালি কি গান শুনি নাটক দেখি। ইসলামী শরীয়তের নীতিমালা হলো প্রত্যেক হারামের মধ্যে কিছু উপকারিতাও থাকে, কিন্তু উপকারিতা থাকলে এটা হালাল হয় না। উপকারিতার চাইতে যদি অপকারিতা বেশি হয়, ক্ষতিকর দিক বেশি হয়, এটা ইসলামে হারাম। আল্লাহ পাক মদ জুয়ার বর্ণনা করতে গিয়ে সূরা আল বাকারা 214 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস কিছু আবার ক্ষতিকর দিকও আছে, কিছু উপকারিতাও আছে, ক্ষতিও আছে, তবে উপকারিতার চাইতে ক্ষতিকর দিকটা বেশি। আপনি আমি ঘরের মধ্যে যেই টেলিভিশন রেখেছি, যেই মোবাইলটা রেখেছি, যেই উপকরণটা রেখেছি, আমি আপনি একটু চিন্তা করে দেখি এই উপকরণটা ভালোর দিক বেশি না খারাপের দিক বেশি, যদি দেখেন এটার দ্বারা আমার উপকারের চাইতে ক্ষতি হইতেছে বেশি, ওই জিনিস ব্যবহার করা আপনার জন্য আমার জন্য হারাম। আপনি খবরের অজুহাতে দুই একটা ভালো জিনিসের অজুহাতে ঢুকাইছেন, ঢুকানোর পরে আমার সম্মানিত মায়েরা সারাদিন বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেল নিয়ে বসে থাকে, কি বলেন, কত রকমের চ্যানেল মুশরিকেরা খুলে খুলে দিছে আমাদের মা বোনদেরকে ধ্বংস করার জন্য, আমাদের শিশুদেরকে ধ্বংস করার জন্য, কার্টুনের নামে বিজাতীয় কালচার বিজাতীয় সংস্কৃতি, আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাজিয়ে সাজিয়ে পর্যায়ক্রমে মুসলিম যুবক কিশোর শিশু মা বোনদেরকে পর্যায়ক্রমে মুশরিকের দিকে মূর্তি পূজার দিকে কুফরের দিকে দাবিত করছে, কিন্তু আমরা টেরও পাচ্ছি না। আমাদের মায়েরা দেখবেন ওই চ্যানেলগুলো দেখে দেখে এত নেশাগ্রস্ত হয়ে গেছেন, ওগুলা না দেখলে ভালোই লাগে না। ঢাকায় আমাকে আমার এক মুসল্লি বলতেছেন যে শায়েখ শুনেন, আমার মাকে বললাম মা ঢাকা চলে আসেন আপনি আমার কাছে থাকেন, মা বলতেছে না তোমার বাসায় যাবো না, তোমার বাসায় টেলিভিশন নাই, বৃদ্ধ মা, মা কইতেছে তোমার বাসায় যাবো না ঢাকা কারণ তোমার বাসায় টেলিভিশন নাই, তা আম্মা আপনি বুড়া মানুষ আপনার টেলিভিশন কি দরকার, কয় না আমি স্টার প্লাস স্টার জলসা না দেখলে আমি থাকতে পারি না, ছেলের বাসায় টেলিভিশন নাই এই জন্য মা গ্রাম থেকে শহরে আসবে না, যে এখানে গ্রামে বসে বসে ওই স্টার জলসা দেখবে স্টার প্লাস দেখবে, এখানে আসলে পাওয়া যাবে না এই জন্য ঢাকায় আসবে না। এরকম একজন দুজন মা না বর্তমানে হাজার হাজার মা আছে, ঘরের রান্না বান্না ছেলেমেয়ের দেখাশোনা ছেলেমেয়ের লেখাপড়া স্বামীর সেবা যত্ন স্বামীর খেদমত সব বাদ দিয়ে দেখা যায় অনেক মা বোন এগুলো নিয়ে মহাব্যস্ত, কোন টাইমে কোনটা হবে সব মুখস্থ, এক মিনিট হেরফের হবে না, নামাজের টাইম হেরফের হইতে পারে এটার টাইম হেরফের হয় না, এটার জন্য নামাজ আগায় নামাজ পিছায়, যে এই সময় নামাজের আগে অথবা পরে নামাজকে হয় আগাইতে হবে না পিছাইতে হবে, কিন্তু এই সময় সিরিয়াল মিস দেওয়া যাবে না। এগুলো দেখে কি হয়েছে, এগুলো দেখার পরে যখন বাজারে যায় মার্কেটে যায় ওই মুশরিকদের যে শাড়ি মুশরিকদের যে জামা কাপড় দেখছে ওগুলা বাজারে যায় কিনতে খোঁজা শুরু করে, ওখানে গরুর জামা দেখছে ছাগলের জামা দেখছে পাখির জামা দেখছে, বাজারে যায় খোঁজে ভাই আপনার দোকানে গরুর জামা আছে নাকি, আপনার দোকানে ছাগলের জামা আছে নাকি, আপনার দোকানে পাখির জামা আছে নাকি, এগুলাই খোঁজবে। এবং অনেক বোন বাংলাদেশে এই ঘটনা এই দেশে ঘটছে, পাখির জামা কিনে দেনায় আত্মহত্যা করছে, ঘটছে না? তাহলে যে গরু ছাগল পাখির জামা খোঁজে কেন, ওই ওগুলা দেখতে দেখতে ওখানে যে অলংকার বাজারে যায় সেই অলংকার গুলো খোঁজে, ওখানে তাদের যে সিস্টেম গুলো মুশরিকি সিস্টেম মূর্তি পূজার সিস্টেম গুলো তারা দেখায় সেখানে তারা জন্মদিন পালন করাকে বড় করে সুন্দর করে জাঁকজমক করে দেখায়। তখন ওই মা মনে করে আমার ছেলেটারও বার্থডে পালন করতে হবে, আমার মেয়েটারও বার্থডে পালন করতে হবে, কারণ ওই মুশরিকদের ভিতরে দেখছে, মুশরিকদের ভিতরে গায়ে হলুদের বিভিন্ন ধরনের অনেক অনুষ্ঠান দেখেছে, সে চিন্তা করে আমার ছেলের বিয়েতে আমার মেয়ের বিয়েতে এই কুফরি এই বিজাতীয় এই অশ্লীলতার কালচারটাও করতে হবে। বিয়ের মধ্যে যদি এই গায়ে হলুদ না করে এটা বিয়ে হলো নাকি? নাউজুবিল্লাহ। এই জিনিসগুলোর আমদানি হচ্ছে ওই আপনি ভালো অজুহাতে যে টেলিভিশন ঘরে ঢুকাইছেন ওটার কারণে। এজন্য আমার ভাই ও বোনেরা, যেই জিনিস খারাপের দিক বেশি ওই জিনিস মুসলিমের জন্য ব্যবহার করা জায়েজ নাই। সরাসরি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছিলেন যে আমি তো তাবিজ লাগাইলে ইহুদির থেকে কিছু ঝাড়ফুঁক নিলে আমার তো কিছু উপকার হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না আলা আব্দুল্লাহ আগনিয়া ও আনিস শিরকে, আব্দুল্লাহ বিন মাসউদের পরিবার শতভাগ শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ, প্রত্যেক মুমিনের পরিবার হবে একটা শিরক মুক্ত পরিবার। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন আমার পরিবার একটা শিরক মুক্ত পরিবার, তো তোমার চোখের উপকার কেমনে হয়? শয়তান তোমার চোখের ভিতরে সে ফু দিতে থাকে, তোমার চোখে ব্যথা করা শুরু করে। শয়তান জানে তোমার চোখে ব্যথা করলে তুমি ওই শিরিকের আশ্রয় নিবা, দৌড়াই গিয়ে একটা তাবিজ আনবা, দৌড়াই গিয়ে হাতে লাগাই দিবা, কোমরে লাগাই দিবা, গলায় লাগাই দিবা। এটা শয়তান ভালো করে জানে। শয়তান এখানে চোখের ভিতরে ফু দেওয়া শুরু করছে, তুমি যখন ওই তাবিজ আনতে গেছো ওই ইহুদির কাছে ঝাড়ফুঁক করতে গেছো, ওখানে যাওয়ার পরে শয়তান তার ফু দেওয়া বন্ধ করে দিছে, চোখের ব্যথা ভালো হয়ে গেছে। তুমি মনে করতেছো ওই শিরিকের আশ্রয় নেওয়ার কারণে তোমার ব্যথা ভালো হয়ে গেছে। শয়তান সফল, তোমাকে শেরেকও করাইলো আর তুমি মনে প্রাণে বলতেছো যে শেরেকের দ্বারা তো উপকারও হয়। এজন্য উপকারিতা কিছু থাকলেও আমার ভাইয়েরা এবং বোনেরা গান বাজনার সরঞ্জামাদি থেকে, গান বাজনার উপকরণ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসা হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজের মধ্যে এইভাবে বিভেদ ঘটানো যাবে না, আমরা ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য করতে হবে। আল্লাহ রাসূল বলেন কেমনে ঐক্য করবা, ঐক্যের কিছু ফর্মুলা আমারে দাও। কয় শুনেন, ঐক্যের ফর্মুলা হলো আমাদের যখন পূজা পার্বণ হয়, আমাদের যখন অনুষ্ঠান হয়, আমাদের যখন গান বাজনার অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানেও আপনি সভাপতিত্ব করবেন। আবার যখন আপনাদের নামাজ হয়, এবাদত বন্দেগী হয়, অনুষ্ঠান হয়, সেখানেও আপনি সভাপতি থাকবেন, দুই জায়গার সভাপতি। এরকম সভাপতি এখন বাংলাদেশেও পাওয়া যায়, গান বাজনার অনুষ্ঠানেও সভাপতি, ওয়াজ মাহফিলেও সভাপতি, দেখবেন ভালো জায়গায়ও সভাপতি, খারাপ জায়গায়ও সভাপতি, সব জায়গায় আছে। যার মনে যা চায় করুক, আমার দরকার সবার সাথে মিলেমিশে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব নিয়ে মুশরিকেরা কাফেররা আসছে, আমাদের বিশাল বিশাল গানের অনুষ্ঠান হয়, আপনি ওখানে সভাপতিত্ব করবেন, মুসলিমেরা সবাই এসে আমাদের অনুষ্ঠানে যোগ দিবে, আমরা আপনাদের অনুষ্ঠানে যোগ দেব, তাহলে আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো ধরনের বিরোধ থাকবে না, আমরা এক হয়ে যাব, সমাজে মিলেমিশে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব। সুন্দর প্রস্তাব না? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন সূরা আল কাফেরুন নাযিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফেরুন, রাসূল আপনি এদেরকে ডাক দেন, ডাক দিবার সময় ডাকটা দিবেন ইয়া আইয়ুহাল কাফেরুন, ও প্রস্তাবওয়ালারা, যে এই প্রস্তাব যারা নিয়ে আসছো এরা কাফের, এই প্রস্তাব যারা নিয়ে আসছো এদের সম্বোধন হলো ইয়া আইয়ুহাল কাফেরুন, হে কাফেররা, লা আবুদু মা তাআবুদুন, আমি যেই মাবুদের ইবাদত করি তোমরা সেই মাবুদের ইবাদত করো না, আমার মাবুদ ভিন্ন তোমাদের মাবুদ ভিন্ন, দুই মাবুদ এক না, আমি ইবাদত করি আমার মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো করতে নিষেধ করেছেন আমি সেগুলোর সাথে নাই, ওই মাবুদ নিষেধ করছেন শিরক করা যাবে না আমি শিরকের সাথে নাই, ওই মাবুদ নিষেধ করেছেন বেদাত করা যাবে না আমি বেদাতের সাথে নাই, ওই মাবুদ নিষেধ করেছেন গান বাজনা শোনা যাবে না, আমি গান বাজনার সাথে নাই। দেখবেন মুশরিকদের গান বাজনাটাই একটা ইবাদত, পৃথিবীতে মুশরিকদের গান বাজনাটাও একটা ধর্মীয় ইবাদত, ধর্মীয় উপাসনা। এজন্য দেখবেন পৃথিবীতে যাদের ধর্মটাই গান বাজনা, তারা গান বাজনার ক্ষেত্রে দুনিয়াতে শীর্ষ স্থানে আছে। তাদের গান তাদের বাজনা সারা পৃথিবীতে চলে, সারা পৃথিবীতে প্রচার প্রসার হয়েছে, কারণ এটা তাদের ধর্ম, এটা তাদের মূল ধর্মের সাথে ইবাদতের সাথে সম্পৃক্ত। কিন্তু মুসলিম এটা থেকে দূরে, কারণ এটা ইসলামের বিপরীত, এটা মানুষকে মুনাফেক বানানোর যন্ত্র, এটা মানুষকে গোমরা করার দলালার দিকে নেওয়ার যন্ত্র, এটা মানুষকে নামাজ থেকে বিমুখ করার যন্ত্র, এটা মানুষকে আল্লাহর আজাবের শিকার করার যন্ত্র। এই জন্য মুসলিম উম্মা সবসময় এটা থেকে দূরে থাকে। আচ্ছা এবার আসছে কো, শুনেন, আপনি তো রাজি হইলেন না সভাপতি হইতে, যান আপনি আপনার জায়গায় থাকেন, আমরা আমাদের জায়গায় থাকি, তবে জীবনে একবার একটু শুনে দেখতে হয়, খেয়ে দেখতে হয়, না আপনি বুঝবেন কেমনে এটা যে খারাপ। আমাদের সমাজে অনেকে বলে কায়মিয়া সিনেমা যে খারাপ, একবার না দেখলে বুঝবে কেমনে, একবার দেখে আসো, একটা দেখে আসলে বুঝবা যে এটা খারাপ, এই জিনিসটা যে খারাপ এটা তুমি বুঝবা কেমনে, একবার দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি একবার একটা গান বাজনার অনুষ্ঠানে আসে দেখি যান, শুনে যান, তাহলে বুঝতে পারবেন কত বড় মজা, কি স্বাদ এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমিরতু আন আমহিকাল মাযামির, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন জমিন থেকে গান বাজনা এই বাদ্যযন্ত্রকে উচ্ছেদ করে দিই, ধ্বংস করে দিই। আমি নবী, এটা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ পাই নাই, আমি আদেশ পাইছি এটা ধ্বংস করার জন্য, কারণ এটা ইসলামের আদর্শ না, এটা ইসলামের আখলাক না, আমি এটা ধ্বংস করার নির্দেশ পেয়েছি। আর আমি বুঝি একবার যাই শুনে আসবো, যেই ভাইয়েরা বলে যে একবার শুনলে অসুবিধা নেই, একবার খাইলে অসুবিধা নেই, সেই ভাইদেরকে আমরা বলি যে ভাই বিষ একবার খাই দেখেন না, বিষ খাইলে যে ক্ষতি হয়, মানুষ মারা যায়, আপনি বুঝবেন কেমনে না খাইলে, একবার এক চামচ খেয়ে দেখেন, একবার এক চামচ খেয়ে পরে আপনি অভিজ্ঞতা বলিয়েন যে শুনেন এই যে খাইছিলাম আসলে কিছু হয় নাই, বা খাইছি এই সমস্যা হয়েছে, এই বলার সুযোগ পাইবেন, কোনো সুযোগ পাওয়া যাবে না, এটা জীবনে একবারও খাওয়া যাবে না। ঠিক হারাম যত জিনিস আছে এটা জীবনে একবারও খেয়ে দেখা যাবে না, একবারও হারাম জিনিস শোনা যাবে না, দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কানগুলো গান বাজনা মুক্ত থাকবে, পবিত্র থাকবে, এই গানগুলো এই কানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে কোরআনে কারীম তেলাওয়াত করে কোরআনে কারীমের সুর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাগুলোকে শোনাবেন। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের একটা সূরা আছে সূরা আর-রহমান, আল্লাহু আকবার, রহমানের সূরা। মক্কার মুশরিকেরা বলতো মিয়া রহমান তো চিনি না, রহমানকে তারা বলতো রাহিম চিনি, রহমান চিনি না। মক্কার মুশরিকদের কাছে রাহিম নামটা পরিচিত ছিল, রহমান নামটা পরিচিত ছিল না, এই জন্য তারা বলতো যে রাহিমকে চিনি, রহমান তো চিনি না, মানে রহমান। আল্লাহ পাক বলেন রহমানকে শোন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, রহমানকে শুনে নাও, রহমান হলো আল্লামাল কোরআন, যিনি দুনিয়ার মানুষকে কোরআন শেখায়, কোরআন নাজিল করে, তার নাম রহমান। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি তোমারে বানাইছেন, তোমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীরে বানাইছেন, যিনি সমস্ত ইনসানকে বানাইছেন তিনি রহমান। আল্লামাহুল বায়ান, রহমান তিনি যিনি তোমাকে কথা বলার জন্য বাক শক্তি দান করছেন, কথা বলার শক্তি দিছেন, বিনা পয়সায় বিনা কোচিংয়ে বিনা ট্রেনিংয়ে তোমাকে যে আল্লাহ একটা ভাষা সুন্দর করে শেখার যোগ্যতা দিছেন। সুবহানাল্লাহ, দেখেন আমরা ইংরেজি শিখতে গেলে, তারপরে ফ্রেঞ্চ ভাষা শিখতে গেলে, স্প্যানিশ ভাষা শিখতে গেলে, চাইনিজ শিখতে গেলে, জাপানিজ শিখতে গেলে, কোরিয়ান শিখতে গেলে কত প্রাইভেট পড়তে হয়, কোচিং করতে হয়, কত আইএলটিএস করতে হয়, অমুক করতে হয়, তমুক করতে করা লাগে না? প্রত্যেকটা শিশু আমরা সকলেই বাংলা ভাষাটা শিখে গেছি, কয় টাকা খরচ করছেন? টাকা খরচ করা লাগে না, বিনা পয়সায় বিনা মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মুখ থেকে কথাগুলা বের হয়েছে, আশেপাশের লোকেরা বলছে কি সুন্দর করে ব্যাকরণ সহ ব্যাকরণ ছাড়া কিন্তু ব্যাকরণ নিয়ম কানুন অটোমেটিক চলে আসতেছে। হে কিন্তু জানে না এটা যে ব্যাকরণের এখানে কোন সন্ধি, কোন কারক, কোন কি হয়েছে কিছু জানে না, কিন্তু কথাটা সুন্দর করে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিনা মূল্যে বিনা পয়সায় একটা ভাষাও শেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ, কারণ এই জমিনে সে চলতে হলে এই ভাষাটা না শিখলে না জানলে সে জমিনে চলতে পারবে না। আল্লাহ পাক তাকে জমিনে চলার উপযোগী করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন রহমান হলো তিনি, ওই রহমান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন এই রহমান তেলাওয়াত করে আল্লাহ পাক শোনাবেন। সুবহানাল্লাহ, এই জন্য কানগুলাকে আমরা একটু পবিত্র রাখার চেষ্টা করি, কারণ এই কান সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা মনে করতেছি কান এগুলো বোবা, কথা কইতে পারে না, চোখ এগুলো কথা কইতে পারে না, হাত এগুলো কথা কইতে পারে না, এগুলো আমরা যেমনে কই এমনি নড়াচড়া করে এমনি শুনে, এগুলো কিন্তু বোবা না, এগুলো কিন্তু চোখ আছে, কথা বলার সব আছে। আল্লাহ পাক এখানে তালা মারি রেখেছে, তালা মারি এগুলোর কাছে শুন, কোনো কথাবার্তা বলবি না, চুপ করে থাকবি, এই কি করে সব পাহারা দিবি। এগুলো কিন্তু সব পাহারা দিতেছে, চোখে পাহারা দিতেছে, কানে পাহারা দিতেছে, হাতে পাহারা দিতেছে। আল্লাপাক সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে সবগুলোকে তালা মেরে রাখা হয়েছে, তোমার মুখটা শুধু খুলে দেওয়া হয়েছে, একটা খুলে দেওয়া হয়েছে, বাকি সব তালা মারা। কিয়ামতের ময়দানে এটার মধ্যে তালা লাগানো থাকবে, নাখতে মুআলা ফাহিহিম, এটার ভিতরে তালা লাগানো, বাকি সবগুলার মুখ খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এলেমবিহীন, যথার্থ এলেম ছাড়া কোনো কথা বলিও না, কোনো কাজ করিও না, কোনো অবস্থান নিও না, না জেনে ধারণার ভিত্তিতে অনুমান করে করে কোনো সন্দেহ করিও না, নিশ্চিত যতক্ষণ পর্যন্ত না জানবে ততক্ষণ কিছু বলিও না, না জানলে চুপ করে থাকো তো কথা বলিও না, চুপ করে থাকাটাও এবাদত। কারণ ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কানকে জিজ্ঞাসাবাদ করবেন, এই কানকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই কান তোর মাধ্যমে কয়টা গান শুনছিল, এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কান থেকে প্রশ্ন উত্থাপন করা হবে, এই কান দিয়ে কি কি করছিলা, কি কি শুনছিলা, গীবত কয়টা শুনছিলা। চা দোকানে যায় কান খাড়া করে রাখে, এই দোকানে বসছে আরো পাঁচ দোকানে কান খাড়া করা আছে, কোন দোকানে কার গীবত করা হচ্ছে এই কানে রেকর্ড হচ্ছে, কান খাড়া করে শুনি থাকে। দেখবেন যে আরেক দোকানে দুইজন গীবত করতেছে, এই মিয়া শুনছ আজকে ওই গ্রামের অমুকের বউয়ের কি হয়েছে, অমুকের মেয়ের কি হয়েছে, অমুকের ছেলের কি হয়েছে, ওই অনেক দূরে চারি পাঁচ দোকান পরে আলাপ করতেছে, হে কিন্তু এখান থেকে কান খাড়া করে রেখেছে শুনতেছে। শোনার পর এটা বা শোনা দেরি আর প্রচার করতে দেরি নাই, প্রচার শুরু হয়ে গেছে, যে শুনছো ভাই খবর একটা আজকে অমুকের মেয়ের কিন্তু এরকম হয়ে গেছে, অমুকের ছেলের কিন্তু এরকম হয়ে গেছে, কানে শুনছে আর বলে বেড়াচ্ছে, প্রচার করতেছে। এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, এই কান দিয়ে মেয়েদের সাথে মোবাইলে কথা বলতেছে, কথা শুনতেছেন এই মোবাইল কানে লাগাই লাগাই, এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন, এই কানকে নিজের ইচ্ছা মতো সব কথা শোনানো যাবে না, এই কানকে পবিত্র রাখতে হবে, এই কান দিয়ে শুধু আল্লাহর কোরআন শুনতে হবে, নবী সাল্লামের হাদিস শুনতে হবে, আল্লাহর জিকির শুনতে হবে, মানুষের জন্য কল্যাণকর কথাগুলো শুনতে হবে, যেটা দুনিয়াতে কল্যাণে আসে আখেরাতে কল্যাণে আসে, এর বাহিরে সমস্ত বেহুদা নিরর্থক কথাবার্তা থেকে, গান বাজনা থেকে, গীবত থেকে, সগলখড়ি থেকে এই কানকে পবিত্র রাখতে হবে, না হয় কিন্তু আবার আপনার এই কান আল্লাহর কাছে সব বলে দিবে, এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াল বাসারা, এই চোখকেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, ওয়াল ফুয়াদা অন্তরকে হৃদয়কেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, কোন জিনিস জিজ্ঞাসাবাদের বাকি থাকবে না, এই জন্য আমরা সবাই চেষ্টা করব এই গান বাজনা শোনা থেকে আমাদের কানগুলাকে পবিত্র রাখার, আমাদের কলবটাকে মুনাফিকি থেকে রক্ষা করার, আমাদের ঈমানটাকে বিশুদ্ধ রাখার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হলো বর্তমানে আমাদের আরেকটা বড় ঘাটতি, সেটা হলো পর্দা, সেটা হলো হেজাব। দেখা যায় আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে হজও করছি কিন্তু পর্দা করে না। অনেক মা বোন আছেন হজ করে আসছে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে না, পর্দার বিধানটাকে নফল বানায় ফেলছে। অথচ পর্দা করা কি? ফরজে আইন, খালি ফরজ না, ফরজে আইন। এটা ফরজে কেফায়া না, এটা ফরজে আইন, একটা শরীয়তের গুরুত্বপূর্ণ হুকুম। কারণ কি, কেন আল্লাহ পাক এই হুকুমটা দিলেন? এই হুকুম দেওয়ার পিছনে আল্লাহ পাকের অনেকগুলো হেকমা, অনেকগুলো কারণ নিহিত আছে। তন্মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে, মায়ের জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সব বানি আদমকে সম্মানিত করছেন, কিন্তু তাদের ভিতরে আমাদের মায়ের জাতিকে আল্লাহ বেশি সম্মানিত করছেন। সুবহানাল্লাহ, কি বেশি করছে না কম করছে? বেশি। কারণ একজন মা, একজন নারী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করে দিয়েছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওই মায়ের একটা টাকাও একটা পয়সাও খরচ করা লাগে না। একজন নারীর, একজন মায়ের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এক টাকা খরচ করার কোনো জায়গা নেই। যখন একটা শিশু জন্মগ্রহণ করল, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার উপরে ফরজ করে দিলেন যোগ্যতা দিয়েছি, সে আর্থিক সামর্থ্যতার আলোকে তুমি তোমার এই কন্যা সন্তানটাকে খাবার, রিজিক, পোশাক আশাক, লেখাপড়া সবকিছুর তুমি ব্যবস্থাপনা করো। সুবহানাল্লাহ, একই ব্যক্তি ছেলেও ফেলছে মেয়েও ফেলছে, ফজিলত কোনটার বেশি? মেয়ে লালন পালন করার ফজিলত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করলো, বড় করলো বালক হওয়া পর্যন্ত, এরপরে দুজনকে সুন্দর করে দিনদার নেককার সালেহীন ছেলের কাছে পাত্রস্থ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আর ওই মেয়ের বাবা দুইজনে একসাথে থাকবো। সুবহানাল্লাহ, কোন ছেলের বাবা কে এই ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেন নাই, বর্ণনা করছেন কাদের জন্য? মেয়ের জন্য। মেয়েদের বাবাকে আল্লাহ কত সম্মানিত করছেন দেখেন, তাহলে মেয়েটা কত সম্মানের। এই মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক বাবার উপরে তার সব ফরজ করে দিলেন। এই মেয়েটাকে যেদিন বিবাহ দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বলে দিলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার ঘরে এক মহা সম্মানের পাত্র এসে গেছে, খবরদারের সাথে আচরণ করতে, কথাবার্তা বলতে, ব্যবহার করতে, তার যাবতীয় ব্যবস্থাপনা করতে, তার সাথে মারুফ পদ্ধতিতে, সুন্দর পদ্ধতিতে আচরণ করবা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলেম ওয়ালাও বেশাতিন, তোমার ঘরে এরকম একজন সম্মানিতা মা এসে গেছে, সম্মানিতা স্ত্রী এসে গেছে, এই সম্মানিতা স্ত্রী আসার কারণে তুমি আল্লাহর শুকরিয়া স্বরূপ একটা ছাগল জবাই করে হলেও তুমি ওলিমা দিতে থাকো। সুবহানাল্লাহ, কেন তোমার ঘরে এক বিরাট সম্মান এসে গেছে, ওই বাড়ির সম্মান আজকে তোমার বাড়িতে চলে আসছে, এই খুশিতে তুমি একটা ছাগল জবাই করে হইলেও সামর্থ্য না থাকলে অলিমা দাও, অলিমা দেওয়ার ব্যবস্থা করো, কারণ একমাত্র স্ত্রীর সম্মানে। দেখেন এই সম্মানটা স্বামীকে আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন, তার খাবার দাবার থাকা সব কিছুর ব্যবস্থাপনা তুমি করবা। তাহলে এই স্ত্রীর কোনো খরচ আছে? কোনো খরচ নাই, এক টাকাও খরচ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী যখন বৃদ্ধ হয়ে গেল, চাকরি বাকরি থেকে অবসর হয়ে গেল, টাকা পয়সা ইনকাম করতে পারে না, আল্লাহ পাক ছেলেদের উপরে ফরজ করে দিল তোমার মায়ের যা দরকার, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সর্বোত্তম পদ্ধতিতে তোমার মায়ের সবকিছুর ব্যবস্থাপনা করবা, সুবহানাল্লাহ। তাহলে একজন মায়ের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা টাকা পয়সার খরচের দরকার নাই, সব করবে তার বাবা, তার স্বামী, তার ছেলে, সুবহানাল্লাহ। কেন আল্লাহ এত সম্মান কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে জমিনে বেশি সম্মান দিচ্ছেন, কারণ এরা নবী রাসূল হন নাই, নবী রাসূলদের মা হইছেন, সুবহানাল্লাহ। আমাদের এক ওস্তাদ মিশরে গেছেন, মিশরে যাওয়ার পরে ওস্তাদের জিজ্ঞাসা করে, আন্তা হাফেজ, আপনি হাফেজ নাকি? তো ওস্তাদ তো হাফেজ না, তো ওস্তাদে কয়, আমার ছেলে তো হাফেজ, আমি তো হাফেজ না। তো ওস্তাদে কইতেছেন, না না আমি হাফেজ না, আনা আবু হাফেজ, আমি হাফেজের বাপ। ওই আরবের লোকেরা কয়, ওরে আল্লাহ, খালি হাফেজ না, হাফেজের বাপ, সুবহানাল্লাহ। কয়, এমন হাফেজ দেখছো? আমরা তো খালি হাফেজ, এই হলো আবু হাফেজ, হাফেজের বাপ। মানে আরবিতে আবু মানে, আমরা মনে করি আবু মানে ছেলের বাপ, কিন্তু আরবিতে আবু যোগ করা হয় যে আধিক্য বোঝানোর জন্য। খালি হাফেজ না, মানে কঠিন হাফেজ। আবু জাহেল, আবু জাহেল মানে কি? জাহেলের বাপ না, মানে এত জাহেল, এর মতো জাহেল জমিনে আর দ্বিতীয়টা নাই, এটা বোঝানোর জন্য আবু ব্যবহার করা হয়েছে, তাকিদ করা হয়েছে। এখন দেখেন আল্লাহ পাক মায়ের জাতিকে নবী রাসূল বানান নাই, নবী রাসূলের মা বানায় দিছেন, সুবহানাল্লাহ। জান্নাত কার পায়ের নিচে? মায়েদের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যদিও উম্মাহাতের মধ্যে বাপেরও আছে, কিন্তু শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন মায়ের, উম্মুন থেকে ব্যবহার করেছেন, মাকে বেশি সম্মান দিয়েছেন। তাহলে এরা নবী রাসূল হয় নাই, হয়েছে কি? নবী রাসূলের মা, আল্লাহু আকবার। এরা নবী রাসূলের মেয়ে হয়েছে, এরা নবী রাসূলদের স্ত্রী হয়েছে, সুবহানাল্লাহ। এই সম্মান, সম্মানিতা আল্লাহর মখলুক। এখন সম্মানী জিনিস, দামি জিনিস, মূল্যবান জিনিস রাস্তাঘাটে, পথে ঘাটে যদি পালে রাখেন, এটা দাম থাকে কি বলেন? স্বর্ণ রাস্তায় পালে রেখছেন, রাস্তা রাস্তায় সিটে রেখছেন, স্বর্ণের দাম আছে। যেই জিনিস যত দামি, মানুষ সেই জিনিসকে তত বেশি সংরক্ষণ করে, তত বেশি যত্ন নেয়, তত বেশি গোপনে রাখে। বাড়ির মধ্যে চোর ঢুকলে, ডাকাত ঢুকলে, হাতের নাগালে মূল্যবান জিনিস পায় না, সব কিন্তু দরজার কাছে খুলিয়া নিয়ে রাখে না। স্বর্ণ, চাঁদি, টাকা পয়সা, মূল্যবান জিনিস যা আছে সব কি একবার খুলি খুলি রাখে? খুলি রাখে না, সবগুলো কোথায় রাখে? ডাকাত সারা রাত খুঁজলেও যাতে খুঁজে বের করতে না পারে, এইরকম জায়গায় ঢুকায় এবং খোঁজে যে ঘরের মধ্যে কোন জায়গাটা সবচেয়ে কঠিন নিরাপদ। যেই জায়গায় ঢুকাইলে ডাকাত সারা রাত খুঁজলেও কোনো জায়গা দিয়ে বের করতে পারবে না, চোর যদি 10 জায়গা দিয়েও সিট কাটে তাও খুঁজে বের করতে পারবে না, এরকম জায়গা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে এত সম্মান দিলেন, আল্লাহ পাক বললেন, ও আমার বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ এত সম্মান দিলাম, তোমরা রাস্তাঘাটে সব জায়গায় খুলে খুলে ঘুরে বেড়াইও না, কারণ তোমরা সম্মানিতা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমাদেরকে জাহিলিয়াত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত কবর দেওয়া থেকে রক্ষা করছি, দুনিয়ার সমস্ত অপমান অপদস্থ থেকে রক্ষা করছি, তোমাদেরকে এক সম্মানিতা বানাই দিছি। এরপরে খবরদার জাহেলিয়াতের মতো প্রকাশ্যে পর্দাবিহীন খোলামেলা রাস্তায় ঘুরে বেড়াইও না। ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না, তোমাদেরকে বানাইছি ঘরের কাজ আগে করার জন্য, আগে ঘরের কাজের দিকে মনোনিবেশ হও, বাইরের কাজে পরে। তোমার বড় কাজ ঘরের মধ্যে, কারণ তোমার সোহবতে, তোমার সাথে সবসময় ছেলে মেয়েগুলা থাকে, এইগুলারে মানুষ বানাইলে তুমি পুরা জাতি গঠন করে ফেলছো, সুবহানাল্লাহ। তোমার এর থেকে বড় কাজ আর কি? বাপ কিন্তু ছেলে মেয়ে গঠন করতে পারে না, ছেলে মেয়ে গঠন করে কে? মা। ছেলে মেয়ে থাকে মায়ের কাছে, মা যদি কোরআন তেলাওয়াত করে ছেলে মেয়েও কোরআন তেলাওয়াত করে, মা যদি ফজরের নামাজের সময় উঠে যায় ছেলে মেয়েও উঠে, মা যদি সকাল 8টায় উঠে ছেলে মেয়ের আপনি ফিটাইও তুলতে পারবেন না, পরীক্ষা করে দেখবেন, মা উঠে নাই ছেলে মেয়েরা উঠে না, মা উঠে গেছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরা উঠে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহিলিয়াত থেকে রক্ষা করে আল্লাহ বলতেছেন তোমাকে ঘরে জাতি গঠনের দায়িত্ব দিছি, তোমার ছেলেটাকে গঠন করে দাও, তোমার মেয়েটাকে গঠন করে দাও, এই মেয়ে আরেক বাড়িতে যাইব ওই বাড়ির সব গঠন করে ফেলবে, সুবহানাল্লাহ, এই মেয়ের আকীদাটা বিশুদ্ধ আকীদা করে দাও, সহি আকীদা করে দাও, এই ছেলের আকীদাটা সহি আকীদা করে দাও, তাহলে দেখা যাবে ওই এলাকায় গিয়ে ওই ছেলেটা ওই মেয়েটা দাওয়াতের কাজ করে পুরো এলাকা সহি আকীদা বানাই ফেলবে। তাহলে এই জন্য আল্লাহ বলতেছেন ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, ও আমার বান্দিরা তোমরা বেশি বেশি ঘরে অবস্থান করো, বাহিরে বেশি ঘুরে বেড়াইও না। বর্তমানে আমাদের মায়েদের বাইরে ঘুরে বেড়ানোর শখ বেশি, ঘরে থাকতে চায় না, মার্কেটে যাওয়া বেশি পছন্দ, বাইরে বাইরে ঘুরে বেড়ানো পছন্দ। আল্লাহ পাক বলেন বাহিরে যাইতে পারিবা দরকার হইলে, তবে তোমাদের কাজ বাহিরে না, তবে জরুরতে তোমরা বাহিরেও যাইতে পারিবা, তবে যখন যাইবা তখন খেয়াল রাখবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী, আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে দুনিয়ার সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলে দিন তোমাদের বাহিরে বের হওয়ার নিষেধ না, জরুরি প্রয়োজনে বাইরে বের হইতে পারিবা, তবে যখন বের হইবা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন তখন তোমাদের পর্দার বিধানটা পুরোপুরি সংরক্ষণ করবা, পর্দার বিধান মেনে বাইরেবা, যদি পর্দার বিধান মেনে বাইরো যালিকা আদনা আন ইউরাফনা, এই পর্দা দেখে বোঝা যাবে তুমি যে একজন ইমানদার নারী, তোমার পর্দা দেখে বোঝা যাবে তুমি একজন ইমানদার নারী। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন কিছু লক্ষণ আছে, আমরা দেখলে বুঝি লোকটা মুসলমান, এরকম আছে না কিছু কিছু দেখলে, আবার কিছু মানুষ আছে মুসলমান কিন্তু কোনো আলামত লক্ষণ খুঁজে পাই না, এটা মুসলমান না অন্য কিছু খুঁজে পাওয়া যায় না, বোঝা মুশকিল। আল্লাহ পাক বলেন ও নারীরা তোমরা পর্দা দিয়ে বের হবা, শরীয়ত পর্দা, বর্তমানে আবার বিভিন্ন ধরনের পর্দা বাইরেছে, নিচে জিন্সের প্যান্ট উপরে দি ফেসায় রেখছে, কয় এটা হেজাব, এটা শয়তানি হেজাব। তারপরে দেখা যায় রং বেরঙ্গের বোরকা, যেটা ভিতরের পোশাকের চাইতে আকর্ষণীয়, এটা শয়তানি হেজাব। তারপরে টাইট পিট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এটা শয়তানি বোরকা, শয়তানি হেজাব। এগুলোর সাথে ইসলামের হেজাবের কোনো সম্পর্ক নাই। অনেক বোন দেখা যায় মুখমণ্ডল খোলা রেখে ঘুরে বেড়ায়, মুখমণ্ডল খোলা রাখা যাবে না, মুখমণ্ডল খোলা ঢেকে রাখা হেজাব করা এটাও ফরজ, কারণ আল্লাহ পাক সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, খবরদার নারীরা তোমাদের কোন জিনাত কোন সৌন্দর্য বাহিরে প্রকাশ করবা না, নারীদের মুখমণ্ডল নারীদের এক নম্বর জিনাত, কারণ আমরা পাত্রি দেখতে গেলে যখন মেয়ে দেখতে যাই কি দেখি, মুখটাই তো দেখি, তো মুখটা যদি জিনাত না হইতো তাহলে আমরা মুখ দেখি কেন, এই জন্য এই মুখ খোলা রাখা যাবে না, মুখ খুলে খুলে হাঁটা যাবে না, মুখমণ্ডল ঢেকে রাখা ফরজ। আম্মা জান আয়েশা থেকে বুখারী মুসলিমের হাদিস আছে, আম্মা জান আয়েশা বলতেছেন যখন সফওয়ান ইবনে মুআত্তালা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাকে ওই জায়গায় দেখলেন তখন পড়ে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বনু মুস্তালিকের সেই লম্বা ঘটনার মধ্যে, যে রাস্তায় যখন আমি একাকী রয়ে গেলাম সফওয়ান যখন পড়ে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আমি ফাস্তাইকাসতু বিইস্তিরজাইহি, তার ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আমি জাগ্রত হয়ে গেলাম, জাগ্রত হওয়ার পরে ফা খামারতু ওয়াজহি বিজালবাবি, চাদর দিয়ে আমার মুখমণ্ডলকে আমি ঢেকে ফেলছি, সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান আয়েশা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা মুখ খোলা রেখে রেখে মানুষের সামনে ঘুরে বেড়াইতেন না, বাড়িতে আত্মীয় স্বজন আসলে নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে সারা দুনিয়ার কত মানুষ আসছে, কখনো আম্মা জানেরা যায় বলেন এই ভাই কেমন আছেন, এই ভাইয়া কেমন আছেন, অমুক আফা কেমন আছেন, অমুক কেমন আছেন, এইরকম কথা বলছে, মুখ খুলে খুলে ঘুরে বেড়ান নাই, কারোর সাথে এরকম কথা বলেন নাই। আমরা অনেক মা বোন আবার বাহিরে গেলে পর্দা করে, ঘরে পর্দা নেই, ঘরে দেখা যায় দেবরের সামনে চলে যায়, বাসুরের সামনে চলে যায় পর্দা ছাড়া, দেবর বাসুরের ছেলেদের সামনে চলে যায়, আত্মীয় স্বজন আসলে বাড়িতে কয় এরা তো আমার ছেলের মতো, এদের সাথে কিসের পর্দা, আপনি আমি ছেলে মনে করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনার আমার জন্য ফরজ করেছেন, এদের সাথে পর্দা করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবেন। বাহিরের পর্দার থেকেও ঘরের অভ্যন্তরে পর্দা বেশি জরুরি। কিন্তু আমাদের অনেকের বাহিরে কিছু পর্দা থাকলেও ঘরের অভ্যন্তরে পর্দা নাই। এজন্য আমার সম্মানিত বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে সম্মানিতা করেছেন, এই সম্মান রক্ষা করতে হয়। কারণ আল্লাহ অনেক সম্মান দিচ্ছে, সম্মান রক্ষা করতে জানে না, সম্মান ধরে রাখতে পারে না। আল্লাহ পাক যখন কোনো নিয়ামত দেন, এটা শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক দুনিয়াতেও বাড়াই দেন, আখেরাতেও আল্লাহ পাক বাড়াই দেন। ঠিক একইভাবে আল্লাহ পাক আপনাদেরকে সম্মানিতা করেছেন, এই সম্মান রক্ষা করা আপনাদের উপরে ফরজ। আর সম্মান রক্ষার বড় মাধ্যম হলো পর্দার বিধানগুলো মেনে চলা, পর্দা সহকারে জীবনযাপন করা। যদি করেন, দুনিয়াতেও আল্লাহ পাক সম্মানিত করবেন, আখেরাতেও আল্লাহ পাক সম্মানিত করবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম যে পর্দার উপরে এবং গান বাজনার উপরে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।